তোমরা যারা আজ খোদার পথে দিয়ে গেলে প্রাণ, জনতার মুখে মুখে প্রাণে প্রাণে রবে রবে অম্লান, দিনের বাগানে খানি সিক্ত করে যারা হারালে গো প্রাণ, জনতার মুখে মুখে প্রাণে প্রাণে রবে রবে অম্লান। তোমরা যারা আজ খোদার পথে দিয়ে গেলে প্রাণ, জনতার মুখে মুখে প্রাণে প্রাণে রবে রবে অম্লান। তোমাদের ইতি কথা শহরে নগরে রবে গায়ে দুঃখী কুড়ে ঘরে, তোমাদের ইতি কথা শহরে নগরে রবে গায়ে দুঃখী কুড়ে ঘরে, জিহাদের ময়দানে জিহাদির প্রাণে প্রাণে, জিহাদের ময়দানে জিহাদির প্রাণে প্রাণে, জাগা বিছাড়া হে চির তাজা প্রাণ। তোমরা যারা আজ খোদার পথে দিয়ে গেলে প্রাণ, জনতার মুখে মুখে প্রাণে প্রাণে রবে রবে অম্লান। শহীদের তাজা খুন বিথা যেতে পারে না, ভাঙব ভাঙবই তাগুতি ঠিকানা, শহীদের তাজা খুন বিথা যেতে পারে না, ভাঙব ভাঙবই তাগুতি ঠিকানা, উড়াব আবার তৌহিদি পতাকা, উড়াব আবার তৌহিদি পতাকা, গাইবে সবাই তোমাদের গান। তোমরা যারা আজ খোদার পথে দিয়ে গেলে প্রাণ, জনতার মুখে মুখে প্রাণে প্রাণে রবে রবে অম্লান, দিনের বাগানে খানি সিক্ত করে যারা হারালে গো প্রাণ, জনতার মুখে মুখে প্রাণে প্রাণে রবে রবে অম্লান। তোমরা যারা আজ খোদার পথে দিয়ে গেলে প্রাণ, জনতার মুখে মুখে প্রাণে প্রাণে রবে রবে অম্লান।